السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার 15টি গ্রামের উদ্যোগে তিন দিন ব্যাপী অত্যন্ত মোবারকময় ফজিলতময় তাফসিরুল কোরআন মাহফিল আজকের শেষ দিনের সালাতুল আশার পরে উক্ত মাহফিলে উপস্থিত মহতারাম সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তিন দিন ব্যাপী এই মোবারকময় তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে সালাতুল আশার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার যেই রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই মাহফিলের মধ্যে আপনারা দেখেছেন এটি ওয়াজ মাহফিল নাম দেওয়া হয় নাই, ইসলামী সম্মেলন নাম দেওয়া হয় নাই। এই মাহফিলের নাম হল তাফসীরুল কোরআন মাহফিল। অর্থাৎ এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে কারীম থেকে প্রত্যেক বক্তা, প্রত্যেক আলেম সংক্ষিপ্তভাবে কিছু আয়াতে কারিমার তাফসীর পেশ করবেন। এটাই হলো তাফসীরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত অনেক বড় বড় ওলামায়ে কেরামদের নিকট থেকে আপনারা আজকে তিন দিন ব্যাপী অনেক সুন্দর আল্লাহর কালামের তাফসীর শুনে আসছেন। আজকের শেষ দিনেও আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, তারা আপনাদের সামনে কোরআনে কারিমের বিভিন্ন আয়াত থেকে তাফসীর করে শোনাবেন ইনশাআল্লাহ। মাঝখান দিয়ে অল্প সময়ের জন্য আমি কোরআনে কারিমের কয়েকটি আয়াত আপনাদের সামনে সংক্ষিপ্ত তাফসীর সহ পেশ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পনেরো গ্রামের ভাই বোনেরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের এই ভাই বোনেরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আজকের আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি ওয়াজ মাহফিলের নামে গান হয়, নাচ হয়, বিভিন্ন পুঁথি, বিভিন্ন কিচ্ছা কাহিনী, গল্প গুজব, তামাশার মাধ্যমে ওয়াজ মাহফিল হয়ে থাকে। বিভিন্ন ধরনের বেলকিবাজি, কতক্ষণ হাসি, কতক্ষণ কান্না, কতক্ষণ গল্প, কতক্ষণ কাহিনী, বিভিন্ন কিছুর মাধ্যমে একটা ওয়াজ মাহফিল সমাপ্ত হয়। আলহামদুলিল্লাহ, সেই জাতীয় কোনো মাহফিলের আয়োজন না করে এই এলাকার ভাই বোনেরা অত্যন্ত সুন্দর একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, যেখানে কোনো মিথ্যা গল্প, কাহিনী, গুজব, তারপরে বেহুদা কথাবার্তা বলে সময় নষ্ট না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কালাম উপহার দিয়েছেন, সেই কালাম থেকে কিছু কথাবার্তা বলা হবে এবং শোনা হবে। এটা এই অঞ্চলের, এই গ্রামবাসীগুলোর অত্যন্ত আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিরাট নিয়ামত। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। অন্যান্য ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিল দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। অন্যান্য ওয়াজ মাহফিলে আমরা আলোচনা করি একটা বিষয় ভিত্তিক, একটা বিষয়কে সামনে রেখে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোতে কি কি বলেছেন, এই হিসাবে আমরা আলোচনা করে থাকি। আর আজকের মাহফিল হলো তাফসীরুল কোরআন মাহফিল, এই কারণে আপনারা দেখেছেন আজকের ভূমিকাও ভিন্ন রকম। আমরা অন্যান্য ওয়াজ মাহফিল শুরু করি ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু দিয়ে, কিন্তু আজকের ভূমিকা আমরা শুরু করেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, যেহেতু আজকের মাহফিল ওয়াজ মাহফিল না, এটা তাফসীরুল কোরআন মাহফিল। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে আয়াতে কারিমাগুলো থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু তাফসীর পেশ করব, যেটা আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনা কমিটি কর্তৃক আমাকে পরামর্শ দেওয়া হয়েছে, সেই আলোকে সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে কারিমা থেকে 41 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই আয়াতে কারিমাগুলোর তাফসীর আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে পেশ করা হবে ইনশাআল্লাহ। এখানে কয়েকটি আয়াত এমন রয়েছে যেই আয়াতে কারিমাগুলোর এক বছর তাফসীর করলেও শেষ হবে না, এরকম কয়েকটি আয়াত আছে এর ভিতরে। তো আমাদের সময় হলো দেড় ঘন্টা, তাফসীর হলো দেড় বছরের, তো দেড় বছরের তাফসীর আমরা দেড় ঘন্টায় আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাফসীরে তবারি এই পৃথিবীতে সর্বপ্রথম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসীর হলো তাফসীরে তবারি। ইমাম তবারি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে বললেন যে আমি একটা তাফসীর লিখতে চাই কোরআনে কারিমের, আমার তাফসীরটা হবে 30,000 পৃষ্ঠা, বেশি লম্বা করব না। মানে উনি বলতেছেন যে আমি বেশি লম্বা লিখব না, একেবারে ছোট্ট করে লিখব। তো ছোট করে লিখলে 30 পারার তাফসীর হবে 30,000 পৃষ্ঠা। তো ছাত্ররা ইমাম তবারি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনি যদি 30,000 পৃষ্ঠার তাফসীর লেখেন তাহলে কিয়ামতের আগ পর্যন্ত শ্রোতারা পাঠকেরা এত ধৈর্য ধরে আপনার তাফসীর দুনিয়াতে কেউ পড়বে না। এটাকে আপনি সংক্ষিপ্ত করেন। তো পরে লাস্টে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তোমাদের পরামর্শের আলোকে 30,000 পৃষ্ঠার তাফসীরকে আমি 3,000 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ করব। তবে 3,000 পৃষ্ঠার ভিতরে আমি 30,000 পৃষ্ঠার সব কথাবার্তা নিয়ে আসার চেষ্টা করব। পরবর্তীতে ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি দুইটা কিতাব লিখেছেন, একটা কোরআনে কারিমের তাফসীর লিখেছেন 3,000 পৃষ্ঠা, আরেকটা ইতিহাসের কিতাব লিখেছেন তারিখে তাবারী, এটাও লিখেছেন 3,000 পৃষ্ঠা। তাহলে 30,000 পৃষ্ঠা ইমাম তাবারী 3,000 পৃষ্ঠায় নিয়ে আসছেন। তা আমরা দেড় বছরের তাফসীর দেড় ঘন্টায় নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কোরআনে কারিমের তাফসীর যেহেতু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, অন্যান্য কথাবার্তা আমি ডক্টর ইমাম হুসাইনের কথাবার্তা না শুনলে কোনো গুনাহ হবে না, মনে চাইলে শুনলেন না মনে চাইলে নাই কোনো গুনাহ হবে না, শুনলে সওয়াব হবে না শুনলে গুনাহ নাই, যদি সেটা ডক্টর ইমাম হুসাইনের কথা হয়। কিন্তু আমরা যে কথাগুলো বলবো এগুলা ইমাম হুসাইনের কথাও না, কোনো আলেম ওলামার কথাও না, এগুলা সরাসরি আমার আপনার একমাত্র খালেক মাবুদ যিনি সে মহান রব্বুল আলামিনের কথা। আর রব্বুল আলামিনের কথা যখন পেশ করা হয় তখন শোনাটা ফরজ হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِيَ الْقُرْآنُ যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন পেশ করা হয়, কোরআনে কারীমের তেলাওয়াত হয়, কোরআনে কারিমের তাফসীর হয়, কোরআনে কারিমের আলোচনা হয়, ফাস্তামিউ লাহু তখন চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়া আনসিতু শুধু কান দিয়ে শুনলে হবে না, চুপ করেও থাকতে হবে। লাআল্লাকুম তুরহামুন, রব্বুল আলামিন বলেন যদি চুপ করে মনোযোগ দিয়ে শুনতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, আপনাদেরকে অর্ডার করব না সুবহানাল্লাহ বলার জন্য, কারণ অর্ডার করাটা সুন্নতের খেলাফ। সবাই সজোরে চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ, এটা সুন্নতের খেলাফ। এটা আপনাদেরকে বলতে বলি নাই, মানে এটা আমাদের দেশের একটা প্র্যাকটিস। আমরা দেখা যায় বক্তারা এরকম বলি, সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। এটা সুন্নতের খেলাফ, সালাফে সালেহিনদের মানহাজের খেলাফ। এই জন্য অর্ডার করবে না বক্তা, কিন্তু আপনারা বলবেন, আল্লাহর জিকিরের মধ্যে থাকবেন, আল্লাহর কথা শুনবেন আর আল্লাহর জিকির করবেন। একটা কথা শুনবেন, সুবহান আল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, নিজের থেকে বলবেন, বক্তা অর্ডার দেওয়া যাবে না। এই জন্য তাফসীরের সময় আমি কোনো অর্ডার দিব না, সবাই সুবহান আল্লাহ বলেন, কিন্তু সুবহান আল্লাহ নিজের থেকে বলবেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না, সাহাবায়ে কেরামের সুন্না। তাহলে আমরা যে কথাটি বলতেছিলাম, কোরআনে কারিমের তাফসীরের সময় মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কথা শুনবেন না, শুনবেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুনবেন। যেই আয়াতে কারিমাগুলো আজকে আমাদের তাফসীরের আলোচ্য বিষয়, এই আয়াতে কারিমাগুলো সূরা আলে ইমরান থেকে নেওয়া হয়েছে। কোরআনে কারিমের বড় সূরাগুলোর মধ্য থেকে একটি অন্যতম সূরা হলো সূরা আলে ইমরান। এই সূরাটিকে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন আলে ইমরান, ইমরানের বংশধর, ইমরানের আহাল। আহাল আম জনতার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর আলটা সম্ভ্রান্ত বংশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা দুনিয়াবি সম্ভ্রান্ত হইতে পারে, আখেরাতের সম্ভ্রান্ত হইতে পারে। যেমন দুনিয়াবি সম্ভ্রান্ত আলে ফেরাউন, ফেরাউনের বংশধর, আর আখেরাতের বংশধর, আখেরাতের সম্মানিত আলে ইমরান, ইমরান আলাইহিস সালামের বংশধর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ইমরান আলাইহিস সালামের বংশধরের অনেক ঘটনা বর্ণনা করেছেন। তবে ইমরানটাকে এই ক্ষেত্রে দুই ধরনের বক্তব্য মুফাসসিরিনে কেরাম থেকে পাওয়া যায়। একটা হলো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, উনাদের বাবার নামও ইমরান। এই সূরার মধ্যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ঘটনাও আছে। এজন্য কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই মুসা আলাইহিস সালামের এবং হারুন আলাইহিস সালামের বাবার নাম অনুসারে এই ইমরান। আবার মরিয়াম আলাইহিস সালামের বাবা ঈসা আলাইহিস সালামের কি হয়? কে রে কথা কয় না, মনে কষ্ট নিছেন নাকি? তো কথাবার্তা বলতে হবে। এটা তাফসীরের ক্লাস এবং এটা খুব সুন্দর ক্লাস। যে ক্লাসে মুরব্বীরও আছেন, যুবকেরও আছে, শিশুরও আছে, মা বোনেরও আছে। এটা হলো একটা খুবই সুন্দর একটা দিন শিখার একটা সুন্দর ক্লাস এবং এখন সৃজনশীল ক্লাস। এজন্য আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো, যেটা জিজ্ঞাসা করে বলার চেষ্টা করবেন। তাহলে মরিয়ম আলাইহিস সালামের বাবা ঈসা আলাইহিস সালামের কি হয়? না না, তো কেউ কেউ বলছেন মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম ইমরান, সেখান থেকে আলে ইমরান। আচ্ছা, হাজি আর আলহাজ চিনেন কিনা আপনারা? কয়বার হজ করলে হাজি আর কয়বার করলে আলহাজ? এই তো মাশাআল্লাহ, সবাই জানে গেছে। একবার করলে হাজি, কয়েকবার করলে আলহাজ। আমার এক মুসল্লি আছে, অনেকবার হজ করছেন, ছয় সাতবার হজ করছেন। তা আমাকে দেখা হইলে তো সরাসরি বলতে পারে না যে উনি যে সাতবার হজ করছে। তো উনি বলে কি যে খতিব সাহেব হুজুর, পঞ্চমবার যখন আমি হজে গেছি এমন বৃষ্টি হয়েছে মিনাতে, আমরা বৃষ্টিতে পানিতে নিচে আর দাঁড়াইতে পারিনি, পাহাড়ের উপরে উঠে গেছি। এই গল্পটা করার উদ্দেশ্য হলো আমি যাতে বুঝি উনি পাঁচবার হজ করছেন, এজন্য পঞ্চমবার হজে উনার এই ঘটনা ঘটছে। এইভাবে পঞ্চমবারের, ষষ্ঠবারের, সপ্তমবারের বুঝায় যে আমি এতবার হজ করছি। তা একবার করলে হাজির, কয়েকবার করলে আলহাজ। এটা কার নিয়ম? আল্লাহর দেওয়া নিয়ম না আমাদের নিয়ম? আমাদের বানানো নিয়ম। আবার সাধারণ মানুষ হজ করলে হাজি, আর একটু নেতা বা সমাজের একটু প্রভাবশালী মানুষ, তাহলে হাজি লেখা যায় না, লিখতে হয় কি আলহাজ। তাহলে আলহাজ যখন লিখব তার সাথে আমরা আরো দুই একটাও লিখতে পারি, অসুবিধা নাই। হজ করি জীবনে একবার, একবার করি যদি আলহাজ হওয়া যায়, নামাজ পড়ি ডেলি কয়বার, তাহলে আল মুসল্লি নামের আগে আরেকটা লাগানো দরকার কি আল মুসল্লি। তারপরে যাকাত দিই আমরা, রোজা রাখি, এরকম প্রত্যেকটার জন্য একটা একটা উপাধি লাগানো দরকার। তাহলে একজনের নাম খুঁজে পাইতে দশ বারোটা উপাধি শেষ হয়ে লাস্টে গিয়ে নাম পাওয়া যাবে। যাই হোক, আমি কথাটা এই জন্য জিজ্ঞেস বললাম যে আলে ইমরান এটা একটা সম্ভ্রান্ত বংশ, নবীওয়ালা বংশ, দিনদার বংশ, মুত্তাকিন বংশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একটা সূরা এই আলে ইমরানের উপরে নামকরণ করেছেন, সুবহানাল্লাহ। এই সূরাটা মাদানী সূরা। এই সূরাটি হিজরতের পরে নাজিল হয়েছে। কিছু কিছু আয়াতে কারিমা মক্কা মুকাররমায় নাজিল হয়েছে, কিন্তু অধিকাংশ আয়াতে কারিমা মদিনাতে নাজিল হয়েছে, তবে হিজরতের পরে। এই জন্য সূরাটি হল মাদানী সূরা। এই আয়াতে কারিমাগুলোর মূল বিষয়বস্তু হল তিনটা। এই সব আয়াতগুলোতে যেই আলোচনাটা এসেছে, এখানে তিনটি বিষয়ের আলোচনা আসছে। প্রথম বিষয়টি হলো এবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা। এবাদতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই এবাদত কবুল করেন না। এই বিষয়ে আল্লাহ পাক এখানে আয়াতে কারিমা নাজিল করেছেন। দ্বিতীয় বিষয়টি হল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ভালোবাসা, এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মহব্বতটা করার নমুনা কি, পদ্ধতি কি, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হয়, এটা হলো দ্বিতীয় আলোচনার বিষয়। তৃতীয় আলোচনার বিষয় হল যাদের সন্তান সন্ততি হয় না, তারা সন্তান সন্ততি কার কাছে চাইতে হবে, কিভাবে চাইতে হবে, সন্তান সন্ততির জন্য কি দোয়া করতে হবে, এই বিষয়গুলো এই আয়াতগুলোর মধ্যে আছে। তাহলে বিষয় হলো কয়টা? তিনটা। আমরা এই অল্প সময়ের মধ্যে তিনটা বিষয়ের উপরে আয়াতগুলোর আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি এর কিছু সহি হাদিস সহ আমরা তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টি এসেছে এবাদত কবুলের জন্য শর্ত, এবাদত কবুলের তিনটি গুরুত্বপূর্ণ শর্ত আছে। তন্মধ্যে দ্বিতীয় যে শর্তটি সেটি হল মুতাবাআতুস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা। আচ্ছা বলেন দেখি, জান্নাতে যেতে হলে কি কি লাগে, জান্নাতে যেতে চাইলে কি কি জিনিস লাগবে? দুটা জিনিস লাগবে, মনে রাখবেন। জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগবে? দুটা জিনিস। এক নম্বর জিনিসটার নাম হলো ঈমান, দুই নম্বর জিনিসটার নাম হলো আমলে সালেহ। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই কথাটা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বার বার এই কথাটি ঘোষণা করেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাত। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, যারা ঈমানদার এবং আমলে সালেহ করে তাদের জন্য রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ঈমানও লাগবে আমলে সালেহও লাগবে। আমলটাকে আল্লাহ পাক শুধু আমল বলেন নাই, আমলের সাথে একটা শব্দ যোগ করছেন আমলে সালেহ। সালেহ আমল কোনটা? তাহলে সব আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে আমলটা হইতে হবে কি? আমলে সালেহ। তো সালেহ আমল কোনটা? সালেহ আমল হইল যেটা আখেরাতের বাজারে চলে। বাজারে কিন্তু সব নোট চলে না। ব্রিটিশ আমলের নোট নিয়ে এখন বাজার করতে গেলে বাজারে কিছুই পাবেন না। পুরা বাজার ঘুরবেন কিন্তু আলুও কিনতে পারবেন না, মাছও কিনতে পারবেন না, কিছু কিনতে পারবেন না। পাকিস্তান আমলের টাকা নিয়ে যদি ঘুরেন কিনতে পারবেন কিছু? আচ্ছা, বাংলাদেশ আমলের এই টাকা কিন্তু জাল টাকা। জাল টাকা আছে না? জাল টাকা তো চিনেন। জাল টাকা, অনেক নতুন কসকসে নোট, সুন্দর নোট নিয়ে বাজারে গেছেন, কিছু বাজার করতে পারবেন? করা যাবে না। তাহলে বোঝা গেল সব টাকা বাজারে চলে না। ঠিক আখেরাতের বাজারেও সব আমল চলে না। যেই আমলগুলো চলে এগুলার নাম আমলে চলে। সুবহানাল্লাহ। তাহলে কোন আমলগুলো আখেরাতের বাজারে চলে? সেগুলো হলো যেই আমলটা হবে নবী সাল্লাল্লাহু সাল্লামের সুন্নতের আলোকে। নবী সাল্লাল্লাহু সাল্লামের সুন্নত অনুযায়ী না হলে ওই আমল আল্লাহ পাক কবুল করবেন না, এবং সেটা আখেরাতের বাজারে চলবেও না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সব উম্মত জান্নাতে চলে যাবে। ইল্লা মান আবাহ, তবে আমার ওই উম্মত গুলো জান্নাতে যাবে না যে উম্মত গুলো আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আবার আপনাকে অস্বীকার করে, এটা কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবাহ, আমার যে উম্মত আমার আনুগত্য করে, আমার সুন্নতের এত্তেবা করে, দাখালাল জান্নাহ, আমার এই উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবাহ, আর যে উম্মত আমার সুন্নত মানে না, আমার আদর্শ মানে না, আমার আখলাক মানে না, ফাকাদ আবাহ, সেই উম্মত আমাকে অস্বীকার করে, আর এই উম্মতটাই জান্নাতে যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, আদর্শকে মেনে নিতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আল্লাহ পাক ইবাদত কবুলের শর্ত বানিয়েছেন। এখানে 31 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও। এখানে মহব্বতের অর্থ হইল ইন কুনতুম তাবুদুন আল্লাহ, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। কারণ মহব্বত না হইলে ইবাদত হয় না। ইবাদত করতে হলে আগে মহব্বত লাগে, তারপরে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি কারো মহব্বত না থাকে সে ইবাদত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যার যত বেশি মহব্বত তিনি তত বেশি ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর বান্দার যখন মহব্বত হয়ে যায়, রাত্রিবেলায় সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু ওই মহব্বত যিনি করেন ওই মহব্বতওয়ালা বান্দা রাত্রে ঘুমায় থাকতে পারে না। রাত্রির শেষ ভাগে যখন রব্বুল আলামিন প্রথম আকাশে এসে ডাক দিতে থাকেন, যেই বান্দার অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত আছে ওই আল্লাহর বান্দা শেষ ভাগে আর ঘুমাই থাকতে পারে না। ওই বান্দা লাফ মেরে ঘুমের থেকে উঠে যায়, বারবার ঘড়ি দেখতে থাকে কখন তাহাজ্জুদের সময় হয়, কখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার তার সময় হয়ে যায়। বারবার অপেক্ষা করতে থাকে আমার মাওলা কখন এসে প্রথম আসমান থেকে আমারে ডাক দিবে। যখন রাত্রির পাঁচ ভাগ চলে যায়, ষষ্ঠ ভাগে পৌঁছে যায়, আল্লাহর বান্দা ঘুম থেকে লাফ মেরে উঠে যায়। এই উঠে যাওয়ার মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার মহব্বত। আর যদি কারো মহব্বত না জন্মে, আল্লাহর এই বান্দা শুধু তাহাজ্জুদ নয়, ফজরের ওয়াক্ত চলে যাবে, সকাল সাতটা বেজে যাবে, আটটা বেজে যাবে, তারপরেও আল্লাহর বান্দা ঘুম থেকে উঠবে না। তার অর্থ হলো আল্লাহর সাথে তার মহব্বত জন্মে নাই। মহব্বত যার যত বেশি ইবাদত করেন তিনি তত বেশি। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, আল্লাহর ইবাদত করো বলেন নাই, বলছেনটা কি? যদি মহব্বত করো, অর্থাৎ মহব্বত হইলে ইবাদত অটোমেটিক হবে, আর মহব্বত না হইলে সারা জিন্দেগি তো ইবাদত হবে না। এই ইবাদত যদি করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর সুন্নতের ইত্তেবা করে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ, নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে, ইত্তেবাটা কেমনে করতে হবে? ইত্তেবা হলো আমার নবী যেখানে যেই ইবাদত যেভাবে করেছেন, যখন করেছেন, যেই জায়গায় করেছেন, যেভাবে করতে বলেছেন, হুবহু সেই পদ্ধতিতে সেইভাবে সেই জায়গায় সেই সময়ে করার নাম হলো এত্তেবা। কোন জায়গায় কোন আমল করার নাম এত্তেবা, আবার কোন জায়গায় কোন আমল না করার নাম এত্তেবা। এত্তেবাটা দুই রকমের, একটা হলো কোন জায়গায় করার নাম এত্তেবা, কোন জায়গায় না করার নাম এত্তেবা। পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয় আপনাদের এলাকায়, দেয়নি, কিন্তু ঈদের নামাজের আজান হয় না, জানাজার নামাজের আজান হয় না। আপনাদের এদিকে ঈদের নামাজের আজান দেয়? জানাজার, আচ্ছা, তো আজান দিলে অসুবিধা কি? আজান দিলে গুনাহ হবে? আজান দেওয়া কি গুনার কাজ? তাহলে আমরা ঈদের নামাজও আজান দিব, জানাজার নামাজও আজান দিব, দেওয়া যাবে? কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীতে দুজন মুয়াজ্জিন, মসজিদে কুবার একজন মুয়াজ্জিন, মসজিদে হারামের একজন মুয়াজ্জিন। এই চারজন মুয়াজ্জিন পুরা জিন্দেগিতে আজান দিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়েছেন, কিন্তু ঈদের নামাজের কোনোদিন আজান দেন নাই, জানাজার নামাজের আজান দেন নাই। তাহলে কিয়ামত পর্যন্ত কেউ যদি জানাজার নামাজে আজান দে, ঈদের নামাজে আজান দে, তাহলে একই জিনিস, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য দিলে হয় ইবাদত, আবার ঈদের নামাজের জন্য জানাজার নামাজের জন্য দিলে হয়ে যায় গুনার কাজ। জিনিস একটা আজান, কিন্তু এক জায়গায় দিলে হবে ইবাদত, আরেক জায়গায় দিলে গুনার কাজ। কেন? নবীর সুন্নাত, এখানে মূল জিনিস হলো সুন্নাত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আজান দিছেন সেখানে দেওয়ার নাম সুন্নাত, যেখানে দেন নাই সেখানে না দেওয়া সুন্নাত, এটার নাম ইত্তেবা। যেই ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেটা আগে করছেন সেটা আগে করার নাম সুন্নাত, যেটা পরে করছেন সেটা পরে করার নাম সুন্নাত। যেমন জুমার নামাজে খুতবা আগে না নামাজ আগে? জুমার নামাজে খুতবা আগে, সালাত পরে? ঈদের নামাজে নামাজ আগে না খুতবা আগে? নামাজ আগে, খুতবা পরে, উল্টে গেছে। এখন যদি আমরা বলি জুমার নামাজে যেমন আগে খুতবা দিই তারপরে নামাজ পড়াই, ঈদের নামাজেও আগে খুতবা দিব পরে নামাজ পড়ব, করা যাবে? কেন যাবে না? দুটোই তো করছি, খুতবা দিছি নামাজও পড়ছি, হয়তো আগেরটা পরে নিছি পরেরটা আগে নিছি, হবে? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেকবার ঈদের নামাজ পড়াইছেন, ঈদের নামাজে আগে নামাজ পড়াইছেন তারপরে খুতবা দিছেন, কিন্তু জুমার নামাজে আগে খুতবা দিছেন পরে নামাজ পড়াইছেন। তাহলে কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আগে করছেন সেটা আগে করতে হবে, যেটা পরে করছেন সেটা পরে করতে হবে। এটার নাম ইত্তেবা। ওযুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে চার ফরজের মধ্যে মুখমণ্ডল দৌত করছেন, তারপরে হাত দৌত করছেন, তারপরে মাথা মাসে করছেন, তারপরে পা ধুইছেন। এখন আমি যদি বলি না আমি উপরের থেকে নিচে যাবো না, আমি নিচের থেকে উপরে যাব, নিচের থেকে উপরের দিকে যাব, কেমনে? প্রথমে আমি পা ধুয়ে ফেলবো, তারপরে হাত ধুম, তারপরে মুখমণ্ডল দৌত করব, তারপরে মাথা মাসে করে আমার উজু শেষ। উজু হবে? কেন? সারপরে তো হয়েছে, সবে তো হয়েছে, উজু হবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন হুবহু সেভাবে হয় নাই, সুন্নত অনুযায়ী হয় নাই, এজন্য সব কাজ করলেও এই ইবাদত বাতিল, ইবাদতে বাতিল। এজন্য প্রত্যেকটা ইবাদত ঠিক এইভাবে করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন। প্রতিদিন যোহরের নামাজ পড়ি চার রাকাত, জুমার নামাজ কয় রাকাত? আপনাদের দেশেও দুই রাকাত। তাহলে প্রতিদিন অফিস আদালত ব্যবসা বাণিজ্য কত কাজকর্ম, সেখানে জুমার নামাজ জোহরের নামাজ চার রাকাত পড়ি। শুক্রবার সরকার সাপ্তাহিক ছুটি ঘোষণা দিছেন, ওই দিন তো জুমার নামাজ হওয়ার দরকার আট রাকাত, কি বলেন? প্রতিদিন চার রাকাত হলে শুক্রবারে ডাবল হওয়া দরকার, তাহলে প্রতিদিন চার রাকাত শুক্রবারে হবে কয় রাকাত? আট রাকাত। এখন উল্টা কমে গেছে, দেখা যায় প্রতিদিন জোহরের নামাজ চার রাকাত, শুক্রবারে জুমার নামাজ হয়ে গেছে দুই রাকাত। এখন খতিব সাহেব যদি বলে ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর করে যত্ন করে দুই রাকাত কমায় দিছে, অসুবিধা নাই, আমাদের এখন মসজিদে এসি আছে, ফ্যান আছে, খুব আরামের সাথে নামাজ পড়ি, আসেন আমরা আজকে জুমার নামাজ চার রাকাত পড়ি, পড়বেন আপনারা? অসুবিধা কি? নামাজে না পড়বেন, খারাপ কোনো কাজ করবেন? নামাজ পড়লে কি গুনাহ হয়? এবার আর কথা কয় না, নামাজ পড়লে কি গুনাহ হয়? জি, গুনাহ হয়। এটাই এটাই বুঝে একটা সূক্ষ্ম বিষয়, এটার নাম এত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবার বাহিরে নামাজ পড়লেও গুনাহ হয়, নামাজ পড়িও জাহান্নামে যাইতে হয়। জুমার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা হলো দুই রাকাত, এখানে যদি কেউ চার রাকাত পড়ে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়িও জাহান্নামে যাইতে হবে, কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটু বেশি বুঝে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝলে জাহান্নামে যাওয়া লাগে। একদিন আল্লাহর এক বান্দা আমাকে বলতেছেন যে হুজুর শুনেন, আপনারা শরীয়তে আছেন, আমি কিন্তু হাকিকতে আছি। উনি আছে কিসে আর আমি আছি? আমি বললাম ঠিক আছে ভাই, আমিও কেমনে হাকিকতে পৌঁছতে পারি, আমাকে একটু শিখাই দেন, আমিও যাইতে চাই। হাকিকতে পৌঁছলে আর নামাজ পড়া লাগে না, ইবাদত বন্দেগী করা লাগে না, হাকিকতে গেলে নামাজও লাগে না, ইবাদত বন্ধ গেলেন। এরকম কিছু ভাই মাঝে মাঝে দেখা যায়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ইবাদত করে না, উনি এখন হাকিকতে পৌঁছে গেছে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ছেন, এমনকি অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর কাঁধে বর করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছেন, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকাল পর্যন্ত নামাজ ছাড়েন নাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ওই হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় পৌঁছতে পারেন নাই, আপনাকে কে বলছে ওই জায়গায় পৌঁছতে? ওই জায়গা তো আল্লাহর রাসূলের জায়গা না, ওই জায়গা হলো ইবলিসের জায়গা, ওটা তো শয়তানের জায়গা। যে জায়গা রাসূল পৌঁছতে পারেন নাই সেই জায়গায় আপনি পৌঁছবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পৌঁছছেন তার থেকে নিচে থাকবেন, উপরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপরে গেলেই জাহান্নামে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ খবরদার, আল্লাহ এবং রাসূলের থেকে সামনে যাইও না, সব সময় পিছনে থাকবা, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বোঝা যাবে না, এটার নাম হলো ইত্তেবা। তাহলে প্রত্যেকটা ইবাদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে হবে? ইত্তেবা করতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা কবুল করবেন। সংক্ষেপে আমরা প্রথম বিষয় বললাম এটা, এবার আসেন দ্বিতীয় বিষয়। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'উন নূরাল্লাযী উনজিলা মা'হু فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবীর উপরে ঈমান আনবে, আমার নবীকে সাহায্য সহযোগিতা করবে, আমার নবীকে সম্মান করবে, মহব্বত করবে, আমার নবীর সাথে যেই নূর নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনে কারিমের ইত্তেবা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। দুনিয়ার কোন মানুষ যদি তার মা বাবার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, লা ইউমিনু আহাদুকুম, যত ইবাদত করো, যত আমল করো, যাই করো না কেন, জীবনেও কোনোদিন ইমানদার হইতে পারবা না, ইমানদার হওয়া যাবে না, যদি সবকিছুর চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওরে আপনারা নবীর নাম শুনেন একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না, এটা কেমন মহব্বত? তো মহব্বতের নমুনা এখানে দেখা যাচ্ছে, যতবার শুনবেন ততবার পড়বেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কমান করা লাগবে না যে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম নির্দেশ দেওয়া লাগবে না, নিজের থেকে পড়বেন, এটার নাম মহব্বত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দুনিয়ার সব কিছুর চাইতে, সবার চাইতে বেশি মহব্বত করি। ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের চাইতে বেশি মহব্বত করি না। সবকিছুর চাইতে বেশি, কিন্তু আমার নিজের চাইতে বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এখনো তুমি ইমানদার হইতে পারো নাই, ইমানদার হইতে পারো নাই এখনো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এসে বললেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম, আপনি আমার নিজের নফসের চাইতে, আমার নিজের চাইতেও আপনি আমার কাছে বেশি মহব্বতের পাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আনা ইয়া ওমর, হে ওমর, এতক্ষণে তুমি ইমানদার হইছ, যখন আমার মহব্বত তোমার নিজের চাইতেও বেশি হয়েছে, এখন তুমি ইমানদার। তাহলে খালি মহব্বত সবকিছুর চাইতে না, নিজের নফসের চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হইতে হবে। নিজের নফসে চায় দাড়ি না রাখলে অনেক বেশি সুন্দর দেখা যায়, কি বলেন? নিজের নফসে চায়, আমার নফসে চায় দাড়ি না রাখলে আমাকে মহিলার মতো দেখা যায়, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। দাড়ি রাখলে অফিসে গেলে ভালো লাগে না, কত মানুষ কত কিছু বলতে পারে, কেউ ছাঁচা ডাকতে পারে, কেউ খারাপ মন্তব্য করতে পারে, খারাপ কিছু করতে পারে, নফসে চাইটা। কিন্তু আমার নবী চায় ওয়াফুল্লোহা ওয়াফুল্লোহা, আমার উম্মত দাড়িরে ছেড়ে দাও, দাড়িরে ছেড়ে দাও, দাড়ি কাটিও না। এখানে আপনার নফসের মধ্যে আর নবীর সুন্নতের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। এখানে প্রমাণ হবে আমার নবীর মহব্বত বেশি নাকি আমার নফসের মহব্বত বেশি। কয় হুজুর, দোয়া করেন আপনার বাবিয়ে দাড়ি রাখতে দেনা, না হয়তো অনেক আগে রাখি দিতাম। এখন বোঝা যাবে বাবির মহব্বত বেশি নাকি নবীর মহব্বত বেশি। বাবির মহব্বতে যদি দাড়ি না রাখেন তো বোঝা গেল নবীর মহব্বতের চাইতে বাবির মহব্বত বেশি। ইমান আসে নাই, ইমান আসতে হলে স্ত্রীর মহব্বত, ছেলেমেয়ের মহব্বত, দুনিয়ার সবার মহব্বতের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হইতে হবে বেশি। এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা সা, আমাকে একটু বলেন কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে হয় কিয়ামত খুব মজার জিনিস। কিয়ামত এত মজার জিনিস, নাম শুনছো কিয়ামত, এখনো তো বুঝো নাই কিয়ামত কি। ওয়া মা যা আদাত্তালাহা, ও সাহাবি, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে রাখছো? কিয়ামত তো একদিন না একদিন হবে, কিন্তু তোমার প্রস্তুতিটা কি? এই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে একটা প্রস্তুতি খুব শক্ত করে মজবুত করে নিয়ে রাখছি। সেই প্রস্তুতিটা হলো ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এই আমলটা আমার খুব মজবুত, আর কিছু তেমন মজবুত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা মান আহাবাবতা, ও সাহাবি, তুমি যারে মহব্বত করো, যার সাথে তোমার মহব্বত গড়ে উঠবে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তুমি তার সাথে থাকবা। সুবহানাল্লাহ। তোমার সাথে যার সাথে মহব্বত হবে কিয়ামতের ময়দানে, তোমার হাশর হবে, নশর হবে, হিসাব হবে, সব তার সাথে। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর পর্যন্ত আমি খেদমত করেছি, অসংখ্য হাদিস আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, ফামা ফারাহানা বিশাইয়িন মা ফারাহানা বিকাউলিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। জীবনে এত হাদিস শুনেছি, কোন হাদিসের মাধ্যমে আমরা এত বেশি আনন্দিত হই নাই যত বেশি আনন্দিত হয়েছি আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে এই হাদিস শোনার পরে। কারণ হলো ইন্নি উহিব্বু আবা বকর ওয়া উমর, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, উমরকে মহব্বত করি। কিয়ামতের ময়দানে আমার হাসরটা হবে আবু বকরের সাথে উমরের সাথে। ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, যদিও আমার আমল আবু বকর উমরের আমলের ধারে কাছে নাই। সুবহানাল্লাহ, আবু বকর উমরের আমলের সাথে আমার আমলের মিল নাই, আকাশ পাতাল তফাত, কিন্তু আবু বকর উমরকেও আমি মহব্বত করি, এই জন্য আমার হাসরটা হবে তাদের সাথে। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতটা হইতে হবে সার্বিক কর্মকাণ্ডের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্থডে পালন করতেন কিনা বলেন, আমরা বার্থডে পালন করি কিনা, এটা কি নবীর আদর্শ, নবীর সুন্নত? বার্থডে পালন করা সুন্নত, তাহলে আমরা করি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নাই, মহব্বত উঠে গেছে। বিবাহ বার্ষিকী পালন করি, ম্যারেজ ডে পালন করি, করেনি আপনাদের এদিকে মনে করে না? ওরে আল্লাহ, মাইক লাগাই করে দেশে। তারপরে এই যে আসতেছে, আজকে হলো কত, 9 ফেব্রুয়ারি, এর কয়েকদিন পরে আরেকটা আসতেছে, কি আসতেছে? ও 14 ফেব্রুয়ারি, এদিন কি? ওরে আল্লাহ, ভালোবাসা দিবস। ভালোবাসা অবশ্যই ভালোবাসতে হবে, ভালোবাসা ইমানের অংশ, ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, ভালোবাসতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভালোবাসতে হবে আম্মাকে, ভালোবাসতে হবে আব্বাকে, ভালোবাসতে হবে ওলামায়ে কেরামকে, ভালোবাসতে হবে স্ত্রীকে, ভালোবাসতে হবে সন্তান সন্ততিকে, ভালোবাসতে হবে প্রতিবেশীকে, ভালোবাসতে হবে দুনিয়ার সকল মানুষকে। ভালোবাসার নাম ইমান, কিন্তু ভালোবাসার নামে অশ্লীলতা, ভালোবাসার নামে জেনা, ভালোবাসার নামে ব্যভিচার, ভালোবাসার নামে এই জাতীয় কর্মকাণ্ডের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা ভালোবাসা নয়, এটা হলো জেনা, ব্যভিচার, অশ্লীলতা। ভালোবাসা অবশ্যই ভালো জিনিস, সবাইকে ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসার নামে জেনা, ব্যভিচার, অশ্লীলতা করা যাবে না। এরপরে আমার যুবক ভাইয়েরা যখন দোকানে চুল কাটতে যায়, চুল কাটার সময় কার ডিজাইনে, কার স্টাইলে চুল কাটেন? জি, সেলুন দোকানের চারপাশ দিয়ে বিভিন্ন রকমের গানের শিল্পী, খেলার বড় বড় খেলোয়াড়, অমুসলিম মুশরিকদেরকে দেখে দেখে তাদের অনুকরণে চুল কাটি। যদি আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, ওমর আর আবু বকরের চুলের স্টাইলে চুল কাটতে হবে, দাড়ি রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মতো। মহব্বত করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু চুল দাড়ি এগুলোর ক্ষেত্রে নবীর আদর্শ নাই, আবু বকর ওমরের আদর্শ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ পান করতেন কিনা? করতেন। সাহাবাই কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খামার উম্মুল খাবায়েস ওয়া উম্মুল ফাওয়াহিশ, মাদক হলো সকল অশ্লীলতার মূল, মাদক হলো সকল খবিসতার মূল, সকল অপরাধের মূল কেন্দ্রবিন্দু হলো মাদক। তাহলে নবীর আদর্শের মধ্যে মাদক ছিল না, এমনকি যেদিন মাদক হারামের আয়াত নাজিল হয়েছে, সূরা আল মায়দার 90-91 নম্বর আয়াত নাজিল হয়েছে, ওই দিন সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদের ঘরের থেকে নিজেদের বাড়ি থেকে সমস্ত মাদককে ব্যঙ্গে ছুড়ে অপসারণ করে ফেলছে। আজকে নবীর উম্মতদের ঘরে ঘরে আবার মাদক ঢুকে গেছে, আজকে মাদকাসক্তির মধ্যে বাংলাদেশ বাসতেছে। অথচ সব নবীর আশেক, আশেকে রাসুল, সবাই নবীর সাফাত চাই, নবীর আশেক, কিন্তু আশেকদের ঘরে ঘরে বিভিন্ন নামে মাদক দ্রব্য আছে না? তাহলে নবী সাল্লামের মহব্বত করলে, সাহাবায়ে কিরামকে মহব্বত করলে মাদক থাকা যাবে না, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলে, নবী সাল্লামের সাহাবিদেরকে মহব্বত করলে, হালাল উপার্জন করতে হবে, হারাম উপার্জন করা যাবে না, দুর্নীতি করা যাবে না, যাবে? তাহলে মাদক মুক্ত থাকতে হবে, দুর্নীতি মুক্ত থাকতে হবে, সন্ত্রাস মুক্ত থাকতে হবে, মানুষ মারা যাবে? আল্লাহু আকবার! সাতটা বড় বড় মুবেকাত কবিরা গুনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন নম্বর কবিরা গুনাটা হইল ওয়াকাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এটা হলো মুবেকাত, ইমান ধ্বংসকারী কবিরা গুনাহ। একজন মুমিনকে হত্যা করলে স্থায়ীভাবে জাহান্নামে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কোন মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয় স্থায়ীভাবে সে জাহান্নামে যাবে। তাহলে কোন মানুষ হত্যা করা, মানুষ মারা, এটা ইসলামের আদর্শ? এটা নবীর আদর্শ? সাহাবায়ে কেরামের আদর্শ? সুতরাং ইসলামের সাথে জঙ্গিবাদের, সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। সুতরাং নবী সাল্লামের মহব্বত করলে এইগুলোরও মহব্বত করতে হবে, এইগুলোর অনুসরণ করতে হবে। নবী সাল্লামের মহব্বত আছে টাকনুর নিচে কাপড় পরে হাঁটি, কে নবীর মহব্বত হবে? নবী সাল্লামের সাথে মহব্বত আছে পর্দাবিহীন রাস্তায় চলাফেরা করি, মহব্বত হবে? আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম গান বাজনার আওয়াজ শুনলে কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিতেন। আল্লাহর নবীর উম্মতেরা দূরের থেকে শুনতে সমস্যা হয়, এজন্য মোবাইলের তার লাগাই দুই পাশে দুইটা কানের ভিতরে ঢুকাই দে। এটা কি নবীর মহব্বত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হলে গান বাজনা থেকে দূরে থাকতে হবে, কানে আঙ্গুল ঢুকাই দিতে হবে। কিন্তু ঘরে ঘরে, দোকানে দোকানে, সব জায়গায় কি আছে? আমাদের ঘরে ঘরে ঢুকছে স্টার জলসা, স্টার প্লাস, এটা কি নবীর আদর্শ? নবীর স্ত্রীরা মনে হয় সব সিরিয়াল দেখতো নাকি? আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কি এরকম স্টার জলসা, স্টার প্লাস দেখতেন? আর এগুলো দেখে দেখে বিভিন্ন রকমের বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতিতে আমাদের মা বোনদের মধ্যে ঢুকে পড়তেছে। এখন আমাদের মা বোনেরা গরুর জামা কিনতে চায়, ছাগলের জামা কিনতে চায়, পাখির জামা কিনতে চায়, কিনতে চায় না। এই গরুর জামা, ছাগলের জামা, পাখির জামা পাইছে কোথায়? ওইগুলাতে যে দেখানো হয়, দেখানোর পরে বিভিন্ন কোম্পানি বাজারে ছাড়ে এগুলা, তখন আমাদের মা বোনেরা আগে থেকে বলে দে, এবারের ঈদে কিন্তু আমার ছাগলের জামা লাগবে, এবারের ঈদে কিন্তু আমার পাখির জামা লাগবে, না দিলে কিন্তু খবর আছে। তাহলে এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে মহব্বত করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে, বেশি বেশি, সারাক্ষণ উঠতে বসতে শুইতে খাইতে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা, আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ পেশ করো, সালাম পেশ করো। সুবহানাল্লাহ। এজন্য দরুদ পেশের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা, তবে মহব্বতটা কার মতো করতে হবে? এবার আসেন, নবীকে মহব্বত করবেন নিজের ইচ্ছা মতো নাকি কোনো নিয়ম কারণ আছে? নিজের ইচ্ছা মতো মহব্বত করা যাবে না, ইচ্ছা মতো মহব্বত করলে ইমানও থাকবে না। মহব্বতটা শিখতে হবে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত করতেন, আবু সুফিয়ান রোম সম্রাট হিরাক্লিয়াসের রাজ দরবারে গিয়ে বলছিল, ওয়াল্লাহি মা রাআইতু ইউহিব্বু আহাদান কাহুব্বে আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদান, আল্লাহর কসম দুনিয়াতে এমন কোন মানুষ দেখি নাই এক মানুষ আরেক মানুষের এত মহব্বত করতে পারে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, মক্কা মুকাররমা ছেড়ে মদিনার দিকে হিজরত করো। কত সাহাবী নিজের কোটি কোটি টাকার সম্পদ মক্কা মুকাররমায় রেখে দিয়ে, নিজের মা বাবা রেখে দিয়ে, সন্তান সন্ততি রেখে দিয়ে, কত মূল্যবান জিনিসপত্র রেখে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনা যাইতে হবে, মদিনা চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে আঘাত আসছে, সাহাবা ইকরাম পিঠ বিছাই দিছেন, নবীর গায়ে তীর পড়তে দেয় নাই, পাথর পড়তে দেয় নাই, নিজেদের পিঠ গুলাকে জড়ো জড়ো করে নিছেন। এমন মহব্বত জমিনে কেউ করেও নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি মহব্বতটা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, নিজে নিজে মন গড়া মহব্বত করা। যদি নিজে নিজে মন গড়া মহব্বত করেন, একটা উদাহরণ দিব খালি, নামাজ পড়তে বসছেন, চতুর্থ রাকাতে পৌঁছে গেছেন, এশার নামাজ পড়তেছেন, তিন রাকাত পড়ে ফেলছেন, চার রাকাত শেষ, আত্তাহিয়াতের মধ্যে বসছেন না, আত্তাহিয়াত পড়তেছেন, প্রথমে পড়ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, এই পর্যন্ত পড়ছেন। পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হবে, দিতে হবে না? কিভাবে দিবেন সালামটা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনি চিন্তা করতে লাগলেন, আহারে আমার নবীকে সালাম দিমু, বসে বসে কেমনে সালাম দি, আমি একটু দাঁড়াই যাই। মানে আল্লাহ পাক এখানে সিস্টেমটা করছেন বসে বসে দেওয়ার জন্য। এখন আপনি নিজে নিজে চিন্তা করতে লাগলেন, আহারে বসে দিলে তো বেয়াদবি হয়ে যায়, তাইলে একটু দাঁড়াই যাই। আপনি আত্তাহিয়াতের মধ্যে দাঁড়াই গেছেন, দাঁড়াই গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামটা দিয়ে বসে গেছেন। এরপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, বাকি আত্তাহিয়াত শেষ করছেন। এরপর আবার দরুদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার চিন্তা করলেন, হায় রে দরুদটা কেমনে বসে বসে পড়ি, আবার দাঁড়াই যাই। আবার দাঁড়াই গেছেন, দাঁড়াই আল্লাহুম্মা সাল্লি আলা পড়ছেন, আবার বসছেন, বসে দোয়ায়ে মাসুরা পড়ছেন, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে সালাম ফিরাইলেন, নামাজ হবে কিনা? ওরে আল্লাহ, আপনারাই তো মুফতি সাহেব, ফতোয়া দিয়ে দিলেন নামাজ হবে কেন? আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছি, আমি খারাপ কিছু করছি নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হলেও সাহাবায়ে কেরাম থেকে শিখে নিতে হবে যে কিভাবে মহব্বত করতে হবে। নিজের ইচ্ছা মতো মহব্বত করলে কিন্তু মহব্বত হবে না। এর জন্য এখানে এই এই যে আত্তাহিয়াতের মধ্যে বসে বসে যদি নিজের ইচ্ছা মতো মহব্বত করেন তো নামাজে হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই মহব্বত করতে হবে, কিন্তু মহব্বতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন সেভাবে করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে যেমন সীমা লঙ্ঘন করেছে, খবরদার আমি নবীর ব্যাপারে সেরকম সীমা লঙ্ঘন করিও না। খ্রিস্টানেরা ঈসা ইবনে মারিয়ামকে সম্মান করতে করতে করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়ে ঠেকাইছে, নাউজুবিল্লাহ, আল্লাহর ছেলে বানাই দিছে ইবনুল্লাহ, তো আল্লাহর ছেলে মানে ডাইরেক্ট আল্লাহ তো বলতে পারতেছে না, তো আল্লাহর ছেলে পর্যন্ত পৌঁছাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আমার উম্মত খবরদার আমাকে এরকম অতিরঞ্জিত সম্মান করতে যাই এরকম আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিও না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিসের মধ্যে বলেন ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই পরিমাণ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, খবরদার তোমরা আমাকে তার থেকে উপরে নিও না, এরকম নিলে আল্লাহর কসম আমি নবী তা পছন্দ করি না। একজন যুগ্ম সচিব বা উপসচিব আমরা যদি তার মর্যাদা বাড়াই দিয়ে সচিব বানাই দিই বা মন্ত্রী বানাই দিই, তাহলে কি তার সম্মান বাড়বে না কমবে? বাড়বে না। যিনি যে মর্যাদার উনাকে সেই মর্যাদায় রাখাটাই সম্মান, কিন্তু তার থেকে বাড়াই দিলে তখন সেটা সম্মান হয় না, সেটা অপমান হয়ে যায়। এই জন্য মহব্বতের ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে আল্লাহ পাক যেভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মহব্বত শিখাইছেন, সাহাবাই কেরাম যেভাবে মহব্বত করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে মহব্বত করতে হবে। তৃতীয় বিষয় যেটা আমাদের তাফসীরের সেটি হলো সন্তান সন্ততি যদি কারো না হয় তাহলে সন্তান সন্ততি ছাওয়ার পদ্ধতি কি, সন্তান সন্ততির জন্য দোয়া কি, সন্তান সন্ততি দেওয়া না দেওয়া এটার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ, খালি আল্লাহ না, বলবেন একমাত্র আল্লাহ। সন্তান সন্ততি ছেলে দেওয়ার মালিক ও একমাত্র আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, ছেলে মেয়ে দুইটা দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। কোনো কিছু ছেলেও দিল না মেয়েও দিল না, এই না দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। ছেলে মেয়ে দেওয়াও আল্লাহর মালিকানাধীন, না দেওয়াও আল্লাহর মালিকানাধীন। এই ক্ষেত্রে দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। এখন এই ছেলে মেয়ে যদি কারো আল্লাহ না দেন, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে সন্তান সন্ততি চাওয়া যাবে না, কারণ চাইলে কেউ দিতে পারবে না। এজন্য বেহুদা আল্লাহ বলছেন এক গোলাম আরেক গোলামের কাছে চাইও না, তুমিও এক আল্লাহর গোলাম, যার কাছে চাইবা সেও আল্লাহর গোলাম। তা সে তোমাকে কিভাবে সন্তান সন্ততি দিবে? সে তোমাকে ছেলে মেয়ে দিতে, একমাত্র ছেলে মেয়ে দেওয়ার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য চাইতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে এই সন্তান সন্ততি চাওয়ার ক্ষেত্রে কখন থেকে চাওয়া শুরু করবেন? একজন আসে বলে হুজুর আমার একটা নেককার সন্তানের জন্য দোয়া করেন। আমি জিজ্ঞাসা করলাম ভাই বিয়ে করছেন, কয় বছর হয়েছে? তো হুজুর এখনো বিয়ে করি নাই। এখনো বিয়ে করেন নাই, নেক সন্তানের জন্য দোয়া করতে বলতেছে। তাহলে আল্লাহ পাক নেক সন্তানটা দিবেন কিভাবে? এজন্য কখন থেকে দোয়া শুরু করতে হবে আল্লাহ পাক সেটাও শিখেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম কেমনে দোয়া করছেন কোরআনে কারিমে আল্লাহ পাক সেটাও শিখেছেন। তারপরে জাকারিয়া আলাইহিসসালাম কেমনে দোয়া করছেন সেটাও আল্লাহ পাক শিখেছেন। তারা দোয়া করছেন কিভাবে? রব্বি হাবলি মিনাস সালেহিন, রব্বুল আলামিন আমাকে সালেহিন সন্তান দাও। সন্তান কি কি চাইতে হবে? সালেহিন, নেককার সন্তান, সালেহিন সন্তান চাইতে হবে। এটা আল্লাহর কাছেও দোয়া করতে হবে, কারণ ছেলে মেয়ে ভালো হওয়া এটা শুধুমাত্র আমার আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল না, এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। অনেক মা বাবা অনেক চেষ্টা করেছেন সন্তানকে ভালো বানানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। এজন্য ভালো হওয়া, নেককার হওয়া, সালেহীন হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনও কবুল করতে হবে। এজন্য সবসময় সন্তান সন্ততির জন্য মা বাবা আল্লাহর কাছে দোয়া করবেন। খালি শাসন করবেন, খালি সব লেখাপড়া করতে বলবেন, কিন্তু দোয়া করবেন না আল্লাহর কাছে। আল্লাহর কাছে শেষ রাত্রিতে উঠে সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, তাহলে ওই সন্তানও এক সময় শেষ রাত্রিতে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে, রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগীরা। আপনিও দোয়া করবেন না, বাস ওই সন্তানও দোয়া করবে না। সন্তানটাকে জানাজা পড়ানোর মতো উপযোগী তৈরি করবেন। আপনি মারা গেছেন, ছেলেটা জানাজাটাও পড়াইতে পারে না। জানাজা পড়ানো তো দূরের কথা, জানাজার দোয়াগুলোও জানে না। মা বাবার জন্য একটু আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আমার মা বাবারে মাপ করে দাও, এটাও বলতে জানে না। এটা দোষ সন্তানের না, সন্তানের চাইতে আমার আপনার দোষ বেশি। এজন্য আল্লাহ পাক এখানে শেষের আয়াতগুলোতে এই সন্তান সন্ততি কিভাবে চাইতে হবে, কার কাছে চাইতে হবে এই শিক্ষাটাও রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা এই তিনটা বিষয়ে কোরআন সুন্নাহ থেকে প্রথমে কিছু সংক্ষেপে বলেছি, এবার আয়াতে কারিমাগুলোর অর্থ এবং অর্থের সাথে একটু ব্যাখ্যা দিয়ে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। ৩০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা। কিয়ামতের ময়দান এমন একদিন, এমন একটা সময়, তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা, প্রত্যেক ব্যক্তি যা কিছু ভালো কাজ করেছিল, ওয়া মা আমিলাত মিন সু, যা কিছু খারাপ কাজ করেছিল, এই সবগুলাই তার সামনে উপস্থিত দেখতে পাবে। সুবহানাল্লাহ, এই কথাটা আল্লাহ পাক অন্য সূরার মধ্যে এইভাবে বলছেন, ফামাই আমাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা, ওয়া মাই আমাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা। কোন সূরা? জি সূরা, মাশাআল্লাহ। দেখছেন আজকের স্টুডেন্ট কত মেধাবী, আজকের স্টুডেন্ট সব সূরা সহ বলতে পারে যে কোন সূরার আয়াত। এই জন্য আমার ওস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবসময় বলতেন, ওনার বাড়ি ছিল ঝিনাইদহ, তো উনি ওই অঞ্চলে মাহফিলে গেলে বলতেন, কয় এই অঞ্চলের মসজিদের ইমাম সাহেবেরা নোয়াখালী কুমিল্লা ওই অঞ্চলের কৃষকরা আমাদের ইমাম সাহেবের থেকে বেশি সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। ওই উনি বারবার এই কথাটা বলতেন। আলহামদুলিল্লাহ এই অঞ্চলের ভাইয়েরা দেখেন সূরা সহ কোন সূরার আয়াত সেটাও বলতে পারে। তাহলে এখানে আল্লাহ পাক কি বলছেন, ফামাই আমাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা, কিয়ামতের ময়দানে এক জাররা পরিমাণ ভালো আমল নেক আমল হইলে সেটাও তুমি দেখতে পাবা। ওয়ামাই আমাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা, সামান্য পরিমাণ জাররা পরিমাণ যেটা স্বাভাবিক চোখে দেখা যায় না, মেশিন দিয়ে দেখতে হয়, যন্ত্রের সাহায্যে দেখতে হয়, সেটাও কিয়ামতের ময়দানে তুমি সামনে দেখতে পাবে। কিয়ামতের ময়দান এমন এক ময়দান যেই ময়দানে বিন্দুমাত্র কোনো জিনিস লুকাই রাখা যায় না। আচ্ছা, আমরা যেতে চান কোথায়? সবাই আপনারা কোথায় যেতে চান? অনেকে মনে হয় চান না, কি জান্নাতে যেতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আয় আল্লাহ তোমার এই বান্দাগুলো সবাই জান্নাতে যেতে চায়, আল্লাহ সবাইকে তুমি জান্নাতের অধিবাসী বানিয়ে দিও। জান্নাতে যাইতে হলে কয়টা স্টেশন অতিক্রম করে জান্নাতে যাইতে হয় বলেন? জান্নাতে তো যাবেন সবাই ইনশাআল্লাহ, তো কয় স্টেশন পরে জান্নাত? আমরা এখন যে স্টেশনে আছি এরপরে জান্নাত আর মাঝখানে কয়টা স্টেশন আছে? সাতটা স্টেশন আছে। কয়টা স্টেশন? প্রথম স্টেশনের নাম হলো কবর, প্রথম স্টেশন আমরা কোন বাই মারা যাওয়ার পরে কোন বোন মারা যাওয়ার পরে প্রথম স্টেশন হলো যে ট্রেনে তুলে দিয়ে আসি, কি বলেন? কবরে যে তুলে দিয়ে আসি না, এই উনি ট্রেনে উঠে গেছে, এক নম্বর স্টেশন। দুই নম্বর স্টেশনের নাম হলো নাফখাওয়ালবাস, সিংহায় ফুৎকার এবং পুনরুত্থান, এটা হলো দুই নম্বর স্টেশন। তিন নম্বর স্টেশনের নাম হলো হাসর, চার নম্বর স্টেশনের নাম হলো হাউজে কাউসার, পাঁচ নম্বর স্টেশনের নাম হলো আল হিসাব, পাঁচ নম্বর স্টেশনের নাম আল হিসাব আল জাজা, ছয় নম্বর স্টেশনের নাম আল মিজান, সাত নম্বর স্টেশনের নাম হলো আসরাত, যেটাকে আমরা ফুলসারাত বলি। এই সাতটা স্টেশন পার হইলে আট নম্বর স্টেশনের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ, এই সাতটা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টেশন আছে সামনে, এগুলা খুব মারাত্মক স্টেশন এক একটা। এই সাতটা অতিক্রম করে যদি পার হইতে পারেন তাহলে আট নম্বরে পাওয়া যাবে কি, আর যদি এর মধ্যে না যাইতে পারেন তাহলে রাস্তার মধ্যে থাকতে হবে, জান্নাত পর্যন্ত পৌঁছা লাগবে না। আচ্ছা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ৩০ নম্বর আয়াতে বলতেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমল, যাররা পরিমাণ আমল ও তোমরা চোখে দেখতে পাবে। সুবহানাল্লাহ, তাওয়াদ্দুলাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদাহ, যখন এরকম সব আমল দেখা শুরু হয়ে যাবে তখন সবাই কামনা করবে হায়রে কিয়ামতের ময়দানে যদি এই আমলগুলো এইভাবে না দেখতাম, এটা যদি দেখতে না হইতো আমাদের মাঝে, আর আজকের এই দিনের মধ্যে যদি দীর্ঘ ব্যবধান হয়ে যেত, যদি শত শত বছরের হাজার হাজার বছরের ব্যবধান হয়ে যেত কতই না ভালো হইতো। ওয়াইয়ুহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারবার শুধু সতর্ক করেছিলেন, আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে কতবার সতর্ক করেছিল, সতর্ক করার জন্য রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, সতর্ক করার জন্য কিতাব পাঠিয়েছেন, সতর্ক করার জন্য যুগে যুগে দাঈ ইলাল্লাহদেরকে পাঠিয়েছেন, তারপরেও তোমরা সতর্ক হও নাই। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের প্রতি কঠোর নন, অত্যন্ত স্নেহশীল। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চাইবেন কোন উপায়ে এই বান্দারে একটু পার করে দেওয়া যায় কিনা, আল্লাহ পাক বান্দার প্রতি এরকম স্নেহশীল, কিন্তু বান্দার পার হওয়ার মতো কিচ্ছু নাই, ইমানটাও নাই, তা আল্লাহ জান্নাত দিবে কিভাবে? আমলে হয়তো কিছু ঘাটতি আছে, সমস্যা আছে, কিন্তু ইমানটা তো ঠিক থাকতে হবে নাকি, ইমানে নাই তা আল্লাহ জান্নাত দিবেন কিভাবে? এজন্য সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসি আল্লাহ পাক বলতেছেন মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমার কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ বিশাল বিশাল গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করে নাই, ইমানটা শিরক মুক্ত ছিল, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যেই পরিমাণ গুনাহ নিয়ে হাজির হবে আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এত স্নেহশীল কিয়ামতের ময়দানে। এখন বান্দা যদি শিরক করে বসে থাকে, এজন্য আমল কম হোক আর বেশি হোক খেয়াল রাখতে হবে ইমানটা মজবুত রাখতে হবে, নামাজ না পড়িয়েও মজবুত থাকে নাকি, বাংলাদেশের ইমান কিন্তু নামাজ না পড়লেও মজবুত থাকে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব মজবুত খুব শক্ত, যে ইমানে নামাজ পড়াইতে পারে না, যে ইমানে ফজরের সময় ঘুম থেকে টেনে তুলতে পারে না, যে ইমান মাত্র কয়েক গজ দূরে মসজিদ সে মসজিদ পর্যন্ত টেনে নিতে পারে না, ওই ইমান আমাকে আপনাকে হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত টেনে নিতে পারবে না। এটা পরীক্ষা করে নেবেন যে আমার ইমানের শক্তি কতটুকু। তো যেই শক্তি আপনাকে ফজরের সময় তুলতে পারে না, যে ইমান এত দুর্বল সেই ইমান জান্নাতে নিতেও আমাকে আপনাকে, আরে গাড়ি যেটা স্বাভাবিক রোডে চলতে পারে না সেটারে যদি আপনি আলু টিলা তুলে দেন, আলু টিলা ছিলেন তো খাগড়াছড়ি যাওয়ার সময়, আলু টিলা আছে বড় বড় টিলা আছে না, ওই টিলার মধ্যে যদি তুলে দেন তো ওই গাড়ি তো স্বাভাবিক রাস্তায় চলতে পারে না, সে পাহাড়ে উঠবে কিভাবে। যে ইমান আপনাকে মসজিদে আনতে পারে না, ফজরে তুলতে পারে না, সেই ইমান জান্নাতেও নিয়ে যেতে পারবে না। এজন্য ইমানটাকে শিরক মুক্ত রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কিয়ামতের ময়দান যত কঠিন হোক তোমাদেরকে পার করার বড় একটা পন্থা আছে, সহজ পন্থা। সেটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি। রাসূল, আপনি দুনিয়ার মানুষকে ওই সহজ পন্থাটা শিখাই দেন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা রব্বুল আলমিনের সাথে মহব্বত করে ফেলতে পারো, আল্লাহর সাথে কি করতে হবে, আল্লাহর সাথে যদি ভালোবাসাটা করে ফেলাইতে পারেন। 14 ফেব্রুয়ারি আসতেছে নাকি, তো এই ভালোবাসাটা আল্লাহর সাথে করে ফেলাম, যদি আল্লাহর সাথে এই ভালোবাসাটা করে ফেলতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে, ইউহিবুকুম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, তোমরা আল্লাহর সাথে ভালোবাসা করলে আল্লাহ তোমাদের সাথে ভালোবাসা করবেন, আর আল্লাহ যদি ভালোবাসা করে এর রেজাল্টটা কি, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দুনিয়ার অবৈধ ভালোবাসা অশ্লীলতার ফসল হইল ধর্ষণ, খুন, ইফতিজিং, অবৈধ গর্ভপাত, অবৈধ সন্তান, এগুলো হইল দুনিয়ার অবৈধ ভালোবাসার রেজাল্ট। আর আল্লাহর সাথে বান্দার যদি মহব্বত হয় এটার রেজাল্ট হইল আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, এর থেকে খুশির বিষয় কিয়ামতের ময়দানে আর কিছু আছে? গুনাহ মাফ, বাস, এবার আল্লাহ যেখানে মনে চায় ওখানে দিক, জান্নাত দিলে দিক, না দিলে নাই, কি বলেন? যদি আল্লাহ কয় মিয়া জান্নাতে যেতে যাইও না, তুমি বারান্দায় বসে থাকো, তাও তো লাভ, কি বলেন? জাহান্নাম না দিলেই হয়, আর গুনাহ মাফ করে দেওয়া মানে আমি জাহান্নামের থেকে মুক্তি পাই গেলাম, এবার আল্লাহ পাক যেখানে দিক আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর সাথে মহব্বতটা গভীর করতে হবে। এখন কেমনে মহব্বত করবো আল্লাহর সাথে? আল্লাহরে পাইলে না কিছু খাওয়াইতাম, আল্লাহরে কিছু দিতাম, তা আল্লাহরে তো কাছেই পাই না, মহব্বতটা কেমনে করবো, কি বলেন? ভালোবাসার মাধ্যমটা কিভাবে আমি ভালোবাসা করবো আল্লাহর সাথে, এই ভালোবাসার মাধ্যমটা আল্লাহ পাক শিখাই দিছেন। ফাত্তাবিউনি, ভালোবাসার মাধ্যম হলো আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করো। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহর ওলি হইতে হইলে সুন্নতের ইত্তেবা করতে হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার কোনো মানুষকে যদি দেখো পানির উপরে হাঁটতেছে, আকাশে দিয়ে তোমার সামনে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার ওই লোকের আল্লাহর ওলি বলিও না, কারণ এই কাজটা শয়তানও পারে, পানির উপরে হাঁটতে পারে, আকাশে উঠতে পারে। হাত্তা তাআলামু মুতাবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা না দেখবা। যার মধ্যে যতটা সুন্নত আছে তার ভিতরে ততটা কারামত আছে, যিনি যত বেশি সুন্নতের অনুসারী তিনি তত বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, অলৌকিক অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোর নাম ওলি না, ওলি হইল যার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে তিনি আল্লাহর ওলি, যিনি সুন্নতের খেলাফ কোনো কাজ করেন না, এবং 50টা সুন্নত যার কাছে আছে তিনি 50টা কারামতওয়ালা আল্লাহর ওলি। এজন্য সাহাবাই কেরাম ছিলেন লক্ষাধিক, কিন্তু সাহাবাই কেরামের অস্বাভাবিক কর্মকাণ্ড মাত্র 13-14টা কর্মকাণ্ড হাদিসে এসছে, তাহলে একজনের একটা করিও যদি আসতো তো লক্ষাধিক কারামত হাদিসের মধ্যে থাকতো না। অর্থাৎ তারা অস্বাভাবিক কর্মকাণ্ডকে ওলির লক্ষণ মনে করতেন না, ওলির লক্ষণ ছিল তাদের কাছে সুন্নত। এই জন্য আল্লাহর ওলি হতে হইলে সুন্নতের পুরোপুরি অনুসারী হতে হবে। সুন্নতের বাহিরে গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় এটা বিশ্বাস করলে ইমানে থাকবে না। কারণ সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবে তাবেইনে কেরাম, যুগে যুগে যত আউলিয়াই কেরাম আল্লাহর ওলি হয়েছেন, সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করে ওলি হয়েছেন। এর বাহিরে আর কোন তরিকা পদ্ধতি ওলি হওয়ার নাই। আল্লাহ পাক এখানে শিখাইছেন কিয়ামতের দিন বাঁচতে হইলে তোমাদের পন্থা হইল ফাত্তাবিউনি, আমার রাসূলের সুন্নতের এত্তেবা করা লাগবে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, রাসূল আপনি বলে দিন আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করবা, আল্লাহ পাক যেটা করতে বলেছেন সেটা করবা, যেটা নিষেধ করছেন সেটা করবা না। কিন্তু ওই ইবাদতটা কেমনে করবা সেটা আমার রাসূল থেকে শিখে নিবা। সুবহানাল্লাহ, ইবাদতটা কেমনে করতে হবে, আল্লাহর সন্তুষ্টিটা কেমনে পাইতে হবে সেটা আমার রাসূল থেকে শিখবা। فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ, যদি কেউ বলে না আমি আল্লাহর ইবাদত করব, রাসূল থেকে শিখব না, নিজে নিজে করব, কোরআন পড়ব আর নিজে নিজে আমল করব, রাসূল থেকে শিখব না, হাদিসের দরকার নেই। বর্তমানে এরকম একটা ফেতনা বাহিরেছে যে বলে যে আমরা আহলে কোরআন, খালি কোরআন পড়ব আর আমল করব, হাদিসের দরকার নেই। হাদিস না হলে আপনি আমল করবেন কিভাবে, রাসূলের আনুগত্য করবেন কিভাবে, রাসূলের ইত্তেবা করবেন কিভাবে? আল্লাহ পাক কোরআনে কারিমে শুধু বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তো কেমনে নামাজ কায়েম করবেন, কেমনে দাঁড়াইবেন, কেমনে রুকু করবেন, কেমনে সাজদা করবেন, কেমনে বৈঠক করবেন, কেমনে সালাম ফিরাইবেন, এগুলো তো হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য করো, অর্থাৎ রাসূল থেকে শিখে নাও আল্লাহর ইবাদত কেমনে করতে হয়। فَإِن تَوَلَّوْا, যদি কেউ বলে না আমি এটা থেকে মুখ ফিরিয়ে নিলাম, আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিচ্ছেন যে ব্যক্তি এটা থেকে মুখ ফিরিয়ে নেবে, فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ, আল্লাহ পাক ওই কাফেরকে পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ পাক বলছে সে কাফের, তার ঈমান চলে গেছে। إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ আল্লাহ রাব্বুল আলামিন সাতজন নবীর নাম বলেছেন। আল্লাহ পাক প্রধান প্রধান সাতজনের কথা বলে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে এখানে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক মনোনীত করেছেন আদমকে, নূহকে, আলে ইব্রাহিমকে, আলে ইমরানকে, আলাল আলামিন, সমগ্র বিশ্ববাসীর উপরে। দুররিয়াতাম বাদুহা মিন বাদ, আল্লাহু সামিউন আলিম, এরা একজন আর একজনের বংশধর, অর্থাৎ এদের একজনের সাথে একজনের বিভিন্ন দিক থেকে সম্পর্ক আছে, ইমানি দিক থেকে, বংশগত দিক থেকে, বিভিন্ন দিক থেকে সম্পর্ক আছে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শুনেন, সব কিছু জানেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا, আল্লাহ পাক বলেন ওই ঘটনাটা তোমাদেরকে জানাই দিচ্ছি। কোরআন হলো গায়েবের বিষয়, আল্লাহ পাক যখন জানাই দেন তখন আর গায়েব থাকে না। তাই মরিয়ম আলাইহিসসালামের ঘটনাটা আল্লাহ পাক বলতেছেন, إذ قالت امرأة عمران, ইমরানের স্ত্রী যখন বলল রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান, আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে এটাকে আমি মান্নাত করে দিলাম মুহাররান, পুরোপুরি স্বাধীন করার জন্য। মানে আমার পেটের এই সন্তানটা যখন ছেলে হবে, উনি ধারণা করছেন আল্লাহ ছেলে দিবে, তো ছেলে দিলে আমি এটাকে বাইতুল্লাহর মসজিদে আকসার খাদেম বানাই দিব। ফাতাকাব্বাল মিন্নি, রাব্বুল আলামিন আমার থেকে কবুল করে নাও, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব কিছু শুনেন সব জানেন। ফালাম্মা ওয়াদাআতহা, এখন যখন সন্তান প্রসব করলো ইমরানের স্ত্রী, এখানে ইমরান হলো মরিয়ম আলাইহিস সালামের বাবা, قالت ربي اني وضعتها انثى দোয়া করছিলেন ছেলের জন্য হয়ে গেছে কি মেয়ে তো আল্লাহ আমি তো মেয়ে প্রসব করছি আমি তো চাইছিলাম ছেলে তো মেয়ে কেমনে খেদমত করব ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ভালো করে জানি ছেলে না মেয়ে কারণ দিছি কে আমি তো দিছি তা আমি যা আমাকে বলতে হইব না এটা ছেলে না মেয়ে আল্লাহরে চিনিয়ে দিতেছে ওই যে মার কাছে নানির গল্প করে মারে চিনিয়ে দিতেছে নানি তো মা বেশি চিনে না মেয়ে বেশি চিনে আল্লাহ বলতেছে আমার চিনিয়ে দেওয়া লাগবে না আমি তো দিছি এটা ছেলে না মেয়ে আমি ভালো করে জানি অনেক মেয়ে আছে ছেলের মতো নয় অনেক ছেলে আছে মেয়ের মতো নয় কত লোক দেখবেন ছেলের দুঃখে বাঁচতে পারে না আহা আল্লাহ যদি আমার ছেলে না দিই সবগুলো মেয়ে দিত অনেক ভালো হইতো এরকম আছে না তাহলে ছেলের মধ্যে কল্যাণ না মেয়ের মধ্যে কল্যাণ এটা আল্লাহ ভালো জানেন ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়াম এরপরে মারিয়াম আলাইহিস সালামের মা এটা এর নাম রাখলেন মারিয়াম শিশুর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই মেয়েকে এই মেয়ের বংশধরকে শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই এজন্য সবসময় ছেলে মেয়েদেরকে এই দোয়া পড়ি পড়ি ফু দিবেন অনেকে এটা জানে না অনেকে খালি কিছু হইলে ইমাম সাহেবের কাছে দৌড় দে কিছু হইলে হুজুরের কাছে দৌড় দে হুজুর বাচ্চাটা খালি কান্দে হুজুর বাচ্চাটা কিছু খায় না হুজুর এই সমস্যা একটা ফুড দিয়ে দেন একটা তাবিজ দিয়ে দেন একটা এটা দিয়ে দেন খালি দৌড়া অথচ আপনি এত দৌড়ানোর দরকার না আপনার ঘরেই তো আল্লাহ পাক চিকিৎসা দিয়ে দিচ্ছেন আপনি সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা পড়ে পড়ে সন্তানকে ফু দিবেন মায়ও দিবেন বাবাও দিবেন ফু দিতেন এজন্য সবাই সন্তানকে এটা পড়ে ফু দিবেন এখানে মরিয়ম আলাইহিস সালামের মাও এটাই এটাই আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ পাক পরিপূর্ণরূপে কবুল করলেন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা এইভাবে মরিয়ম আলাইহিস সালাম বড় হতে লাগলেন ওয়া কাফফালাহা জাকারিয়া জাকারিয়া আলাইহিস সালাম হলো মরিয়ম আলাইহিস সালামের খালু তিনি বাইতুল্লাহ বাইতুল আকসার মসজিদ আকসার ইমাম তিনি তাকে লালন পালন করতেছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব মেহরাব হলো মসজিদের পাশে আলাদা কিছু জায়গা থাকতো ওই সময় ওই জায়গার মধ্যে মসজিদের ইমাম সাহেব থাকতেন মুয়াজ্জিন সাহেব থাকতেন মসজিদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো তো মরিয়ম আলাইহিস সালামকে সেখানে রাখা হলো এখন জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঢুকতেন ওয়াজাদা ইনদাহা রিজকা দেখতেন তার কাছে অনেক ধরনের খাবার রিজিক পড়ে আছে কলাইয়া মারিয়াম আন্না লাকে হাজা জাকারিয়া আলাইহিস সালাম বললেন ও মরিয়াম এসব খাবার কোথা থেকে বাইরে যে দরজা বন্ধ কেউ আসার রাস্তা নাই সব বন্ধ তোমার কাছে খাবার কোথা থেকে আসলো কালাত হুয়া মিন ইনদিল্লাহ সুবহানাল্লাহ মরিয়াম আলাইহিস সালাম বলতেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে চান হিসাববিহীন রিজিক দেন সুবহানাল্লাহ আমরা ছোট্ট একটা পেট আল্লাহ দিছে এইটা ভর্তি করার জন্য রিজিকের পেরেশানিতে এত ব্যস্ত আল্লাহরই ভুলে যাই পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিয়ে রিজিক অন্বেষণে ব্যস্ত আল্লাহ বলতে এখানে মরিয়ম আলাইহিস সালাম এই কথাটা বলে আল্লাহ বলতেছেন বান্দা আমি ইচ্ছা করলে তোমারে কোথা থেকে কেমনে কিভাবে রিজিকের ব্যবস্থা করতে পারি সেটা তুমি জানো না দরজা জানালা না খুলে পৌঁছাইতে পারে সেই আল্লাহ তো আমারেও সন্তান দিতে পারে তিনিও দোয়া করলেন আল্লাহ আমাকে একটা সন্তান দাও কালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দেন সালেহীন সন্তান দেন যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ আপনি সব দোয়ার শ্রবণকারী দোয়া কবুলকারী আপনি একমাত্র দোয়া কবুলকারী মানে আর কারো কাছে ছেলে মেয়ে চাই সন্তান চাই লাভ নাই দিলে একমাত্র আপনি দিতে পারেন পানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে নামাজে দাঁড়াইছেন এরপরে আমরা অনেক সময় খালি মানুষের দাওয়াত দিই না, ভাই নামাজ পড়েন, ভাই এটা করেন, কিন্তু ওই ভাইয়ের জন্য নাম ধরি একটু রাত্রে দোয়া করি না। আপনি রাত্রে তাহাজ্জুদের সময় একটু দোয়া করবেন, পরের দিন দাওয়াত দিবেন, দেখবেন আপনার ওই রাত্রের দোয়া কিন্তু আগেই পৌঁছে গেছে, আপনি পৌঁছার আগে দোয়া পৌঁছে গেছে। জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করে নামাজে দাঁড়াইছে, ফেরেশতারা দোয়ার রেজাল নিয়ে চলে আসছে, আল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহ, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিচ্ছেন, একটা ছেলে দিবেন, নাম হবে ইয়াহইয়া, মুসাদ্দিকান বিকালিমাতিন মিন আল্লাহ, ইয়াহইয়া হবে আল্লাহর কালেমার সত্যায়নকারী, ওয়া সাইয়্যিদান এই বংশের নেতা, ওয়া হাসুরান সৎ পবিত্র চরিত্রের পবিত্র আখলাকের অধিকারী, ওয়া নাবিয়্যাম মিনাস সালেহিন, পরবর্তীতে আল্লাহর একজন নবীও হবেন। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গোলাম, আল্লাহ আমার এই সময় সন্তান কেমনে হবে, ওয়াকাদ বালাগানিয়াল কিবার, আমি হয়ে গেছি একেবারে বুড়া, ওয়া ইমরাতি আকার, আমার স্ত্রী একেবারে বন্দা, মানে আমার স্ত্রীর আর সন্তান হওয়ার মতো কোনো অবস্থা নাই, আমিও হয়ে গেছি একেবারে বুড়া। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ কয় জোয়ান আর বুড়া মূল বিষয় না, আমি কেমনে দি, আদমেরে বানাইছি, মাও লাগে নাই বাপও লাগে নাই, আদমেরে বানাইতে মা বাপ লাগছে না, তা আমি আল্লাহ যে আল্লাহ মা বাপ ছাড়াই দিতে পারি, তোমরা বুড়া হয়ে গেলে অসুবিধা কি, এই অবস্থাও আমি আল্লাহ ইচ্ছা করলে দিতে পারি। ক্বালা রাব্বি জাআলনি আয়া, জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ আমারে কিছু নিদর্শন দিয়ে দেন যাতে আমরা বুঝতে পারি আমাদের সন্তান হবে। ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাস সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, তিন দিন পর্যন্ত কারো সাথে কথা বলবে না, শুধু ইশারা ইঙ্গিতে কথা বলবা। ওয়াজকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল বেলায় সন্ধ্যা বেলায় বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ। এজন্য ভালো কিছু পাইতে হলে আল্লাহর কাছ থেকে এই এই আমলটা করতে হবে, শেষের এই আমলটা। ওয়াজকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। এজন্য সব সময় সর্বঅবস্থায় দাঁড়ানো বসা শোয়া সর্বঅবস্থা খালি আল্লাহর জিকির করতে হবে। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকালবেলা সন্ধ্যাবেলা, সকালবেলাটা হলো ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত, বিকালবেলা হলো আসরের পরে সূর্য ডোবা পর্যন্ত, এই সময়ে অনেকগুলো সকাল সন্ধ্যার জিকির আছে, এই জিকিরগুলো বেশি করতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমার মনের প্রত্যাশা অনুযায়ী যা চাই আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এই বিষয়গুলো বাস্তব জীবনে, কর্মজীবনে, সর্বক্ষেত্রে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এই এলাকাকে আল্লাহ পাক মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, দুর্নীতি মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকার সন্তানদেরকে আল্লাহ পাক সালেহীন, নেককার, দিনদার সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল করে দিন। যেই যুব সমাজ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন, এই যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন শাবাবে মদিনার মতো, মদিনার যুব সমাজের মতো বানিয়ে দিন। আল্লাহ পাক এই অঞ্চলের ভাইদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে দিন। সকল প্রকার হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে গিয়ে মুসলিমে মুসলিমে ভাই হিসাবে আল্লাহর ইবাদত করার, আল্লাহর দিন পালন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক সুন্নতের উপরে জিন্দেগী যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার উপরে আল্লাহর রহমত নাজিল করুন। যে সকল ভাই বোনেরা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আজকের এই তাফসীরের বরকতে আল্লাহ পাক সবাইকে হায়াতে তাইয়েবা দান করুন। সবাইকে ঈমান এবং আমলে সালের উপরে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।